আজি খেলে আনন্দ লহরি সত্যি কি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি কি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি বাজে শঙ্খ ভেরি তুরি মর দল কাড়ি রথে চৌপাশে পর বড়িলাণি গড়ি চৌদ ব্রহ্মাণ্ড সারা পড়িছি পুরী বড় দাণ্ডে আজি পুরী বড় দাণ্ডে আজি খেলে আনন্দ লহরি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি লক্ষ্মী ঠাকুরাণী কেতে করিছন্তি অলি দিদিনকু কহি যাউছ শ্রীহরি সরল আসিব ফেরি গজপতি দিবসিংহ মহারাজা ছেড়া পহরা সারিলে সজল নয়নে নন্দরাজা পরি প্রভুঙ্কু বিদায় দেলে শূন্য বড় দেউড় শূন্য কল্প মূল শূন্য মুক্তি মণ্ডপ শূন্য সিংহ দুয়ার আউ নীল চক্র নেত উড়ু নাহিঁ সেভি পুরী বড় দাণ্ডে আজি পুরী বড় দাণ্ডে আজি খেলে আনন্দ লহরি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি এইটি আপনার তত্ত্ব দর্শন দেছি ভাব দর্শন দেছি যেত শ্রীক্ষেত্র বড় দাণ্ডে মহাপ্রভু জগন্নাথ নন্দী ঘোষরথ গড়াই গড়াই যাচ্ছেন ত্রৈলোক্য মোহিনী নেতাকে উড়াই উড়াই যাচ্ছেন জগন্নাথ মহাপ্রভু সেতবেলার ঘটনা সত্যি লাগুছি ভক্তকে শ্রীক্ষেত্র বড় দাণ্ড আজ হয়েছি মথুরার বড় দাণ্ড আহা কেটে বড় কথা গড়ে নন্দী ঘোষ ঘর ঘর নাদরে মহাপ্রভু বসেই অন্ধ ছোটা কেতে কালা কুবুজা উদ্ধার করতে সাই শরধা বালিরে মথুরা কটক শ্রীগুণ্ডিচা মন্দিরে ইন্দ্রদিন্ন রাণী গুণ্ডিচা দেখন্তি দেবকী মাতা আখিরে নন্দী ঘোষ ওলেই কানা বংশী বজেই ভাই ভৌণী সঙ্গে আসে গেলেই হই হরিবল হুড় হুড়ি শব্দ পড়ে উছুড়ি পুরী বড় দাণ্ডে আজি পুরী বড় দাণ্ডে আজি খেলে আনন্দ লহরি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি সত্যি মথুরা দাণ্ডে যাচ্ছি রাম বনমাড়ি।